জাদুরে জাদুরে এ কেমন ভালোবাসা করে খাখা আমার অন্তর হারায় দিশা। জাদুরে জাদুরে এ কেমন ভালোবাসা করে খাখা আমার অন্তর হারায় দিশা। গেলা চোখে রাইখা প্রেমের নেশা। জাদুরে জাদুরে এ কেমন ভালোবাসা উকটা করে খাখামা অন্তর হারায় দিশা। বুঝিতাম প্রেম রাধা কৃষ্ণের লীলা, চাঁদনি রাতে বন্ধুর সাক্ষাৎ তুমি তো শিখাইলা, তুমি তো শিখাইলা। জাদুরে মনে মনে কেমনে বাঁধে আশা, জাদুরে জাদুরে এ কেমন ভালোবাসা উকটা করে খাখামা অন্তর হারায় দিশা। বাগিচার ফুল কাটাতে যে ভরা, তোমার মনের মালি হইয়া প্রেমেতে হইলাম মরা। তুমি তো মারিলা জাদুরে বুকেতে বাড়াইয়া প্রেম পিপাসা। জাদুরে জাদুরে এ কেমন ভালোবাসা উকটা করে খাখামা অন্তর হারায় দিশা। দূরের মানুষ হইয়া গেলা চোখে রাইখা প্রেমের নেশা। জাদুরে জাদুরে এ কেমন ভালোবাসা উকটা করে খাখামা অন্তর হারায় দিশা।